বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদেরই বাংলাদেশ। একসময় বেদিনের আস্তানা হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে আরব, ইরাক, বাগদাদ, পারস্য, বুখারা, দিল্লির ও বলক থেকে দীন ইসলাম কায়েমের লক্ষ্যে আউলিয়া কেরামগণ এদেশে এসেছিলেন। মৃত্যুপূর্ব পর্যন্ত দীন ইসলামের দাওয়াত দিয়ে আবার এদেশে ঘুমিয়ে আছেন তারা। হাজার বছরের সেই ইতিহাস আজ আমাদের স্মৃতির অন্তরালে হারিয়ে যেতে বসেছে। হে বাংলার মানুষ, এই আউলিয়া কেরামের খিদমত অবিস্মরণীয়। আমরা যাদের কাছে ঋণী, তোমরা আজ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করো। ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করুন কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করুন কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, পিতৃহারা শাহজালাল ছেড়ে জন্মভূমি, ইয়ামেন থেকে সিলেট এসে ধরেন সেই সে জমি। পিতৃহারা শাহজালাল ছেড়ে জন্মভূমি, ইয়ামেন থেকে সিলেট এসে ধরেন সেই সে জমি। সেখান থেকে পৌঁছিয়ে দেন, সেখান থেকে পৌঁছিয়ে দেন দিনের পয়গাম। বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ, মায়া মমতা ত্যাগ করে পিতৃভিটা খাওয়ার, 360 সঙ্গী নিয়ে ভাঙেন গোড়ের ঘর। মায়া মমতা ত্যাগ করে পিতৃভিটা খাওয়ার, 360 সঙ্গী নিয়ে ভাঙেন গোড়ের ঘর। সেই কীর্তি আজো গাগে, সেই কীর্তি আজো গাগে সিলেটেরই ধাম। বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ, কাফির সনে জিহাদ করে ছিন্ন হয় কারশি, সিংহ পুরুষ জালাল সেরা কল্লা শহীদ পি। কাফির সনে জিহাদ করে ছিন্ন হয় কারশি, সিংহ পুরুষ জালাল সেরা কল্লা শহীদ পি। ছিন্ন মস্তক জিকির করে, ছিন্ন মস্তক জিকির করে আল্লাহ আল্লাহ নাম। বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ, গাউসে পাকের পৌত্র যিনি শাহ মাখদুম পীর, ভাঙতে এলেন রাজশাহীতে জালিম রাজার শির। গাউসে পাকের পৌত্র যিনি শাহ মাখদুম পীর, ভাঙতে এলেন রাজশাহীতে জালিম রাজার শির। নর বলি বিদায় নিল, নর বলি বিদায় নিল জুলুমবাজিতাম। বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ, জানো কি রে তাহাদের নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ, বলক দেশের যুবরাজ শাহ সুলতান রুমি, মোমেন শাহী চলে এলেন ছেড়ে জন্মভূমি। বলক দেশের যুবরাজ শাহ সুলতান রুমি, মোমেন শাহী চলে এলেন ছেড়ে জন্মভূমি। মোমেন শাহীর নেত্র কোনায়, মোমেন শাহীর নেত্র কোনায়, তারি পাক মাকাম বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ হিন্দু রাজা গোষ্ঠী সহ শুনল রুমির বয়া, তার নজরের তাসিরে রাজা পেরেশান। হিন্দু রাজা গোষ্ঠী সহ শুনল রুমির বয়ান, তার নজরের তাসিরে রাজা পেরেশান। তারি হাতে করল কবুল, তারি হাতে করল কবুল খোদার দিন ইসলাম। বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ নোয়াখালীতে দিনের বাতি জ্বালালো কোন পীর, মিরান শাহ নামের উনি বংশ জিলানি। নোয়াখালীতে দিনের বাতি জ্বালালো কোন পীর, মিরান শাহ নামের উনি বংশ জিলানি। কাদরিয়া তরিকায় লেখা, কাদরিয়া তরিকায় লেখা আছে তাহার নাম। বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ দিল্লি হতে শেখ ফরিদ এলেন ফরিদপুর, জলদস্যুদের আড্ডা থানায় ডাকাতিয়া সুর। দিল্লি হতে শেখ ফরিদ এলেন ফরিদপুর, জলদস্যুদের আড্ডা থানায় ডাকাতিয়া সুর। সেই সুরকে পাল্টে শিখান, সেই সুরকে পাল্টে শিখান খোদারি কালাম। বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ মধ্য প্রাচ্যের আদন্তি এলেন বগুড়ায়, বল্লাল সেনকে রুখতে গিয়ে শহীদ হয়ে যায়। মধ্য প্রাচ্যের আদন্তি এলেন বগুড়ায়, বল্লাল সেনকে রুখতে গিয়ে শহীদ হয়ে যায়। সেই শহীদের বদলাজি, সেই শহীদের বদলাজি বগুড়া ইসলাম। বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ বাগদাদ হতে কে এলেন ওই রাজধানী ঢাকায়, হিন্দু রসম রেওয়াজে দিলেন মিটিয়ে ধুলায়। বাগদাদ হতে এলেন ওই রাজধানী ঢাকায়, হিন্দু রসম রেওয়াজে দিলেন মিটিয়ে ধুলায়। কামেল পীর সাহার আলী, কামেল পীর সাহার আলী বাগদাদি তার নাম। বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরি নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ আরব থেকে চট্টগ্রামে এলো বড় আউলিয়া, বদর ওমর শাহ আমানত আর কত আসফিয়া। আরব থেকে চট্টগ্রামে এলো বারিয়া, বদর মোর শাহ আমানত আর কত আসবিয়া, বিশ্বজোড়া বাইজি দেল, বিশ্বজোড়া বাইজি দেল, ছাড়িয়া বস্তাম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ। খুলনা জেলায় দিন কায়েমে কার সে অবদান, পারস ছেড়ে বাগের হাটে এলেন খান জাহান, খুলনা জেলায় দিন কায়েমে কার সে অবদান, পারস ছেড়ে বাগের হাটে এলেন খান জাহান, তারি স্মৃতি করছে বহন, তারি স্মৃতি করছে বহন, ষাট গম্বুজের খাম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ। সোহবত কার পাষণ্ড দেন হইতো বশীভূত, দিল্লির নাসির দিনাজপুরে হইলেন আবির্ভূত, সোহবত কার পাষণ্ড দেন হইতো বশীভূত, দিল্লির নাসির দিনাজপুরে হইলেন আবির্ভূত, বৌদ্ধরা সব উঠল গে, বৌদ্ধরা সব উঠল গে, তাওহীদের কালাম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ। যশোরে বারো বাজানাম কোন কারণে হলো, বারো জন পীর দিন কায়েমে জীবন কাটায় দিল, যশোরে বারো বাজানাম কোন কারণে হলো, বারো জন পীর দিন কায়েমে জীবন কাটায় দিল, ভুলছি মোরা সেই ইতিহাস, ভুলছি মোরা সেই ইতিহাস, কতই না তার দাম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ। ডাকাতিয়া নদীর তীরে ঘুমায় কামেল পীর, শাহ শরীফ বাগদাদি সে হাদি বাঙালি, ডাকাতিয়া নদীর তীরে ঘুমায় কামেল পীর, শাহ শরীফ বাগদাদি সে হাদি বাঙালি, কুমিল্লার যায় রে সে থাই, কুমিল্লার যায় রে সে থাই, আহলে কাসওয়াম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ। হিন্দু রাজা নাটেশ্বর ভুগে আর সরগে, কামেল পীর হাত খানি তার রাজার দেহে মাগে, হিন্দু রাজা নাটেশ্বর ভুগে আর সরগে, কামেল পীর হাত খানি তার রাজার দেহে মাগে, সুস্থ হয়ে কালমা পড়েন, সুস্থ হয়ে কালমা পড়েন, মানেন দিন ইসলাম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কিরে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম বাংলাদেশ। বিদেশ হতে এলেন পীর এসব আউলিয়া, চার তরিকার ভক্ত যারা চিস্তিয়া কাদেরিয়া, বিদেশ হতে এলেন পীর এসব আউলিয়া, চার তরিকার ভক্ত যারা চিস্তিয়া কাদেরিয়া, নকশাবন্দী মুজাদ্দেদি, নকশাবন্দী মুজাদ্দেদি, জানো তাদের নাম বাংলাদেশ, ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম কোদার দিন ইসলাম। বাংলাদেশ বাংলার জমিন পার তো যদি কইতে কোনো কথা, পিরাউলিয়া রক্ত কোথায় বলতো তাদের ব্যথা। বাংলার জমিন পারত যদি কইতে কোনো কথা, পিরাউলিয়া রক্ত কোথায় বলে তাদের ব্যথা। বলে দিত জোর আওয়াজে, বলে দিত জোর আওয়াজে, ঝরসে যেথায় গাম বাংলাদেশ। ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ পিরাউলিয়ার কারামতে বেদিন মুমিন হলো, উদারতা ব্যবহারে কাফেলায় যোগ দিল। পিরাউলিয়ার কারামতে বেদিন মুমিন হলো, উদারতা ব্যবহারে কাফেলায় যোগ দিল। শত্রু বেশে কেউ বা এসে, শত্রু বেশে কেউ বা এসে, সাজিল গোলাম বাংলাদেশ। ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ অলিয়াউলিয়ার এই অবদান অটুট রাখতে বেশ, হিজিবুল্লার দুই সেনানি জীবন করেন শেষ। অলিয়াউলিয়ার এই অবদান অটুট রাখতে বেশ, হিজিবুল্লার দুই সেনানি জীবন করেন শেষ। নেসার সালে দুই মুজাহিদ, নেসার সালে দুই মুজাহিদ, সারসি নাম কাম বাংলাদেশ। ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ রুহানি আওলাদ মোরা এসব পিরাউলিয়া, তাদের পথে চলব সবে ভয় কি আছে আর। রুহানি আওলাদ মোরা এসব পিরাউলিয়া, তাদের পথে চলব সবে ভয় কি আছে আর। তাদের স্মৃতি ধরব বুকে, তাদের স্মৃতি ধরব বুকে, করব না নিলাম বাংলাদেশ। ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ শেরেক বেদাত দূর করিতে আসেন পিরাউলিয়া, পাপের মেলা বসায় কারা তাদের সে নাম নিয়া। শেরেক বেদাত দূর করিতে আসেন পিরাউলিয়া, পাপের মেলা বসায় কারা তাদের সে নাম নিয়া। দুর্ভাগারা তওবা করো, দুর্ভাগারা তওবা করো, করো নাই কাম বাংলাদেশ। ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ হাজার বছর চলছে যাদের খেদ মতো বিরাম, তাদেরকে ভুলছে তারা করছে যে বদনাম। হাজার বছর চলছে যাদের খেদ মতো বিরাম, তাদেরকে ভুলছে তারা করছে যে বদনাম। বদনাম নয় দুর্নাম নয়, বদনাম নয় দুর্নাম নয়, দাওলা খোসালাম বাংলাদেশ। ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করল কায়েম খোদার দিন ইসলাম। বাংলাদেশ ওরেও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম।